আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আমাদের নতুন কোর্সে আবার নতুন ভাবে ইনশাআল্লাহ এক বছরের জন্য আপনাদের সামনে ঠিক ওইভাবেই দর্স পরিবেশন করা হবে ইসলামী দর্স তাওহীদ ফিকহ এবং হাদিসে আজকে আমাদের প্রথম দর্স তাওহীদের শিরক সম্পর্কে শিরকের পরিচয় শিরক কাকে বলে শিরিক শরীক করা কাউকে কারোর সাথে শরীক করা আপনার জমিতে আর কাউকে শরীক করবেন আপনার দোকানে কাউকে শরীক করবেন আপনার খাবারে কাউকে শরীক করবেন একে বলা হয় শরীক করা বা শরীক করা আল্লাহর ইবাদতে যদি কাউকে শরীক করা হয় তাকে কি বলা হয় শরীক করা আল্লাহর ইবাদতে শরীক করাকে সাধারণত শরীক করা বলে যে কোনো প্রকারের ইবাদত ইবাদত কাকে বলে ইবাদত কাকে বলা হয় প্রকাশ্য অথবা গুপ্ত কথা বা কাজ যাতে আল্লাহ সন্তুষ্ট হন বা যাতে আল্লাহ সন্তুষ্টি আছে তাকে বলা হয় ইবাদত এই যে এক যে কোন প্রকারের ইবাদত যেমন উদাহরণ কেমন নামাজ রোজা হজ জাকাত নজর কুরবানি তারপরে মানত ইত্যাদি যত রকমের ইবাদত আছে দোয়া করা কি ইবাদত এলিম শিক্ষা করা কি আপনারা যে এসেছেন দর্শে এটা কি ইবাদত না ইবাদত যে কোনো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলে কি হয় শরীক হয় আল্লাহর সাথে অন্যকে আহ্বান করা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্যকে ডাকা কিংবা আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকা আল্লাহ ছাড়া অন্যের নামে কোরবানি করা অন্যকে অন্যের নামে নজর পেশ করা আল্লাহর মতো অন্য কাউকে ভয় করা আল্লাহর প্রতি যেমন আশা করা হয় সেই রকম অন্য কারো প্রতি আশা রাখা বা করা আল্লাহকে যেমন ভালোবাসা হয় সেই রকম অন্য কাউকে ভালোবাসা কি সব বলা হয়েছে শিরক সবচেয়ে বড় গোনা শিরক সবচেয়ে বড় গোনা তার কারণ কি কি কারণে শিরক সবচেয়ে বড় গোনা শিরক হচ্ছে সৃষ্টির সঙ্গে স্রষ্টা উলুহিয়াতের বৈশিষ্ট্য গুণাগুণের তুলনা করা আপনি পাপ করবেন পাপের পরিমাণ আয়তন হিসাবে আপনার পাপ বড় হবে তার সানে আপনি পাপ করছেন যে জিনিসের সানে আপনি পাপ করবেন সে পাপ তত বড় হবে আপনি যদি আপনার ভাইয়ের সানে পাপ করেন ভাই সম্পর্কে পাপ করেন সেটার যেমন হবে আপনি আল্লাহর নবী কোন সাহাবি সম্পর্কে যদি কোনো পাপ করেন সে পাপ কি বরাবর হবে আল্লাহর নবীর স্ত্রীদের সম্পর্কে যদি কোনো পাপ করেন সে পাপ কি বরাবর হবে আর আল্লাহর নবীর সানে যদি কোনো পাপ করেন সেই পাপ নিশ্চয়ই আরো বড় আর আল্লাহর সানে যদি কোনো পাপ করেন যেহেতু আল্লাহ আকবার আল্লাহ মানে কিছু মহান আল্লাহ মানে সবার চেয়ে মহান সবার চেয়ে বড় অতএব আল্লাহ যদি সবার চেয়ে বড় হন তার সামনে যে পাপ করা হবে যে অন্যায় করা হবে যে অপরাধ করা হবে তা সবচেয়ে বড় হবে শরীক করা শিরিক কেন বড় হলো যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় গুনাহ বড় সীমালঙ্ঘন বড় জুলুম আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন বড় জুলুম জুলুম মানে কি জুলুম মানে অন্যায় যেটা ন্যায় নয় অন্যায় এর শাব্দিক অর্থ হলো যে জিনিসকে যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা টুপি কোথায় থাকে তাকে যদি পায়ে রাখা হয় অন্যায় আর পায়ের জুতা যদি মাথায় রাখা হয় অন্যায় ওই যে এক লোক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তার স্ত্রীকে সঙ্গে করে হঠাৎ করে পুলিশে ধরে বলে তোমার গাড়ির লাইসেন্স কোথায় বলে বাড়িতে গাড়ির লাইসেন্স কোথায় বলে বাড়িতে আর এটা কে এটা মানে স্ত্রী তো বলে যাকে রাখার দরকার ছিল বাড়িতে সে এলো গাড়িতে আর যাকে রাখার দরকার ছিল গাড়িতে সে থাকলো বাড়িতে এটা কি অন্যায়? অন্যায় যেখানে যে জিনিসটাকে রাখা দরকার। আপনার চোখে কাজল, মহিলারা চোখে কাজল দেয়, ছেলেরা সোমা দেয়। এখন যদি কেউ চোখের জায়গায় গালে লাগায়, কি বলা হয় এটা? কালি। তখন তো কাজল করবে না কেউ। অন্যায় এগুলো হচ্ছে একটা অন্যায়, মানে যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয় ঠিকই হয় অন্যায়। আপনার কন্যাদান যদি অপাত্রে করা হয় বলে অন্যায়, দেখো যাকে তাকে দাসরণ তার সঙ্গে বিয়ে দিয়ে দিল, এটা অন্যায় আচরণ, অন্যায় আচরণ। তেমনি শিরিক শরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করা একটা অন্যায় জুলুম। আর জুলুম হচ্ছে তিন প্রকার, পয়েন্টের কথা মনে রেখেছেন। জুলুম ক প্রকার, কি কি? প্রথম প্রথম প্রথম জুলুম হলো আল্লাহর সামনে সব থেকে যিনি সবচেয়ে মহান তার প্রতি জুলুম, তার প্রতি অন্যায়। আর নিজের প্রতি অন্যায়, নিজের প্রতি অন্যায় কখন হয়? যখন নিজের প্রতি নিজে করা হয়, যে জন্য যে কোনো পাপ হচ্ছে জুলুম, নিজের প্রতি জুলুম, কারণ তার শাস্তি আপনাকে ভুগতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা, নিজের প্রতি নিজে করা, এখানে নিজের প্রতি জুলুম। আর একটা হচ্ছে অপরের প্রতি জুলুম, কাউকে মারা, অহেতুক গালি দেওয়া, তার সমালোচনা করা, তার জমি দখল করা, তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়া, এটা জুলুম। এ হচ্ছে বান্দার প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম আর বান্দার রবের প্রতি জুলুম। এই তিন প্রকার জুলুম, সব প্রকার জুলুম হারাম, কিন্তু সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে মহানের ক্ষেত্রে কি করা? অন্যায় করা, সীমা লঙ্ঘন করা। জুলুম বলা হয় কোন বস্তুকে তার নিজ স্থানে না রেখে অন্য স্থানে রাখা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করল, সে ব্যক্তি ইবাদতকে যোগ্য স্থানে না রেখে, যোগ্য স্থান কি? আল্লাহ। ইবাদত রাখা দরকার ছিল কোথায়? আল্লাহর দরবারে। তা না রেখে ভিন্ন স্থানে অপাত্রে রাখলো, যেখানে রাখা অন্যায়। অতএব সেটা অন্যায় হলো। ইবাদতকে সে আল্লাহ ছাড়া অন্যের, যারা ইবাদতের অযোগ্য তার জন্য প্রয়োগ করলো। এ কারণে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। প্রশ্ন হবে যে শিরিক সবচেয়ে বড় জুলুম কেন? তার উত্তর ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে? যে সবচেয়ে বড় হলেন কে? আল্লাহ। আর তার সানে অন্যায় করাটা সবচেয়ে বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি শিরিক থেকে তওবা করবে না তাকে তিনি আখেরাতে ক্ষমা করবেন না। তার মানে শিরকের পাপ যদি কেউ বিনা তওবায় মারা যায় ক্ষমা করা হবে না। দুনিয়াতে তওবা করলে মাফ হচ্ছে না? নেই আছে, কিন্তু আখেরাতে মাফ নেই। পাপ সাধারণত শালাম কয় প্রকার? পাপ কয় প্রকার ভাই? বিন্দাদ ভাই, পাপ কয় প্রকার? পাপ তিন প্রকার, সাগীরা কাবীরা আর আকবারুল কাবায়ের। এগুলো মনে রাখেন, ধরুন তো সাগীরা কাবীরা আর আকবারুল কাবায়ের। পাপ তিন প্রকার, ছোট পাপ, ছোট পাপ অবশ্য বেশি করতে থাকলে সে বড় হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ধুলিকোনাতেই, ধুলিকোনা দিয়েই কি হয়, পাহাড় তৈরি হয়, আর বিন্দু বিন্দু পানি দিয়েই সিন্ধু তৈরি হয়, সেটা আলাদা কথা। কিন্তু ছোট পাপ সাধারণত তওবা দরকার হয় না, কিসে মাফ হয়? নেক কাম করলে, উযু করলে মাফ হয়ে যায়, নামাজ পড়লে মাফ হয়ে যায়, হজ করলে, উমরা করলে মাফ হয়ে যায়, ছোট পাপ। আর যেটা বড় পাপ, মহাপাপ, সেটার জন্য তওবা লাগে। কিন্তু যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে আখেরাতে কি অবস্থা হবে? যদি কেউ কাবিরা গুনাহ করে তওবা না করে মারা যায় আখেরাতে কি হবে? শালাম। যেমন একটা লোক খুন করে মারা গেল, একটা লোক সুদ খেয়ে মারা গেল, তওবা করলো না, কিয়ামতে কি হবে? আল্লাহ তাকে ক্ষমা করবেন না? করবেন না, আল্লাহর ইচ্ছাধীন। কথাটা ভুলে যান না, সে ব্যক্তি আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ তাকে ইচ্ছা করলে শাস্তি দেবেন, আর ইচ্ছা করলে মাফ করবেন। কিসের বদলতে? কিসের গুণে? তাওহীদের গুণে। যেহেতু সে শিরিক করেনি, সে সবচেয়ে বড় পাপ করেনি, বড় পাপ করেছে, কিন্তু সবার চেয়ে বড় পাপ যেটা সেটা করেনি। এই জন্য এরই গুণে, তাওহীদের গুণে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, গ্যারান্টি নয়, ইচ্ছা করলে আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশতে দেবেন, আর ইচ্ছা না করলে পাপ অনুযায়ী শাস্তি ভোগাবেন। জেলখানায় পুলিশের হাতে হাত পা কেটে জান্নাতে যাবে, তাই না? তার মানে তার পাপের শাস্তি হয়ে গেল। কেউ জাহান্নামে পড়বে, জাহান্নামে পড়বে, পুড়ে তারপরে সুপারিশের বদলতে কিংবা তার শাস্তি শেষ হলে শেষকালে আল্লাহ তাআলা নিজেই তাকে জান্নাতে দেবেন। একদিন না একদিন সে জান্নাতে যাবে, কেননা তার ভিতরে তৌহিদ আছে। আর ঈমান মানে হচ্ছে তৌহিদ, তৌহিদ না থাকলে ঈমানের কোনো মূল্য নেই। তৌহিদ থাকলে একদিন না একদিন বেহেশতে যাবে, যদিও তাকে বেহেশতে জাহান্নামী বলা হবে, তার দাগ থেকে যাবে, দাগি তো দাগ থেকে যাবে, কিন্তু তবুও সে জান্নাতে যাবে, কারণ সে আকবরুল কাবায়ের করেনি। সবচেয়ে বড় পাপ হলো আকবরুল কাবায়ের শিরক। এই পাপ করে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করবেন, আর তওবা না করলে, তওবা কবুল না হলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি করবেন? এখানে ইচ্ছা নয় তাকে আল্লাহ জাহান্নামে দেবেন, আর সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। মহারানা বলছে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না, বাকি এছাড়া যে কোনো পাপ মানে ছোট পাপ গুলো আর কি, আল্লাহ যার জন্য ইচ্ছা দেখছেন, লেখা আছে কি যাকে ইচ্ছা ক্ষমা করে। তাহলে শিরকের ভয়াবহতা কি বুঝলেন? প্রথম হলো সবচেয়ে বড় গুণা, দ্বিতীয়ত এই গুণা তোবার করে না মরলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মাফ করবেন না, তাকে জাহান্নামে দেবেন। নম্বর তিন, আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তিনি মুশরিকদের প্রতি জান্নাত হারাম করে দিয়েছেন। হারাম মানে কি? একেবারে নিষিদ্ধ, মানে চিরস্থায়ী সে জাহান্নামবাসী হবে এবং সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, আর অত্যাচারীদের জন্য জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না। কেউ সুপারিশ করে বাজাবে তাকে? কোন পীর সাহেব বাজাবে? কোন নবী ওলি বাজাবে? না, এদের জন্য কোন সুপারিশকারী কাজ সুপারিশ কাজ দেবে না, আর যেহেতু তারা জালেম, জালেমের জন্য কেউ সুপারিশ করবে না। নম্বর চার, শিরিক সমস্ত প্রকার নেক আমল নষ্ট করে দেয়। আপনি যদি পাহাড় তুল্য পুণ্যের কাজ করেন, নেকির কাজ করেন, আর যদি একবার শিরিক করে দেন তাহলে আগেকার সমস্ত গুনাহ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কি বলছেন আল্লাহ তাআলা? যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আমি আপনার কথা না, নবীদের কথা। নবীদের আমল কত বড়! নবীদের এত আমল, এত আমল, তা সত্ত্বেও যদি তারা শিরিক করে তাদের সমস্ত আমলকে পণ্ড করে দেবো। আর নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী কে? সবচেয়ে বেশি আমল কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হচ্ছে ইয়া নবী লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার প্রতি ওহি করা হয়েছে, পূর্বে ওহি করা হয়েছে, হ্যাঁ, কি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, রাখা হবে না, আমল নষ্ট হয়ে যাবে। শিরকের কারণে যত তোমার ভালো কাজ ছিল সমস্ত ভালো কাজ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এর একটা উদাহরণ আমি দিয়ে থাকি স্বামী স্ত্রীর। একজন স্বামী তার স্ত্রীকে ছোটখাটো আজ গ্লাস ভেঙে দিয়েছে, কালকে কানের জিনিস হারিয়ে গেছে, কালকে বকরিতে বকরি বিক্রি করে দিয়েছে লুকিয়ে, স্বামীকে না বলে মায়ের ঘরে চাল পাঠিয়েছে কিংবা টাকা দিয়েছে কাউকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্ত অপরাধ সহ্য করে নেবে, কিন্তু যখন দেখবে তার স্ত্রী তার বিছানাতে অন্য কোন পরপুরুষকে অংশী করেছে, শরিক করেছে, স্বামীর প্রেমে অন্যকে শরিক করেছে মানে শিরিক করেছে, তখন স্বামী কিন্তু আর স্ত্রীকে ক্ষমা করতে পারবে না। ওগো রহিমার বাপ, তুমি আমাকে এখানে ক্ষমা করলে, দুল হারিয়ে গেছে ক্ষমা করলে, জিনিস হারিয়ে গেছে ক্ষমা করলে, আমাকে টাকা দিলাম ক্ষমা করলে, এটা ক্ষমা করাবো না, এত বড় ভেড়া আমি এখানে আমার ইচ্ছা আছে তুমি আমার প্রেমে অন্যকে শরীক করবে, আমি এটা সহ্য করব না। তার মানে ওই মহিলার যদি হাজারো গুণ থাকে, মানে সে স্বামীকে সবসময় ভালোবাসে, আই লাভ ইউ বলতেই থাকে, পঞ্চমুখে এসে প্রশংসা করে স্বামীর, স্বামী সমস্ত খিদমত করে, রান্না এক এক রান্না, তার এক এক আইটেমের রান্না, ও ইন্টারনেটে ওরকম রান্না এরকম আইটেম নেই, খুব ভালো ভালো রান্না করে, সুন্দর সুন্দর করে খাওয়ায়, খাওয়ার সময় পাখা করে, আর অনেক গুণ আছে তার, কিন্তু সমস্ত গুণ কি হবে বলবে তখন? না, আমার আমার বসে বসে খাওয়ায়, আমার মাকে খুব ভালোভাবে দেখে, মায়ের খিদমত করে, বাপের খিদমত করে, না না যা করেছে ঠিক আছে, মাকে মুশকিল বলবে, মাকে মুশকিল না, বরং তাকে ক্ষমা করা হবে না, বলবে তার তোকে তালাক, তোর মাকেও তালাক, তো সব গোষ্ঠীকে তালাক, তার সাথে সম্পর্কই রাখবে না। এইরকমই যে শরীক এত বড় খারাপ জিনিস, আল্লাহ তাআলা সমস্ত গোনাহকে ক্ষমা করবেন, কিন্তু শরীক করার গোনাহ ক্ষমা করবেন না, কারণ এটা হচ্ছে মহা অন্যায়। নম্বর পাঁচ, মুশরিকদের রক্ত সম্পদ মুসলমানদের জন্য হালাল বা বৈধ। মুশরিক যদি ইমান না আনে তো তাদের সাথে জিহাদ বাদলে, জিহাদ হলে, যুদ্ধ হলে তাদের সম্পদ ও ধন সম্পদ এবং রক্ত মুসলমানদের জন্য